আকাশবাতা সিধারা তলে যে খুশির প্লাবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন নুরি দেশে মরু দেশে এলো আপন জন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন মুখে হাসি রবি শোষি নবীর ভালোবাসাই নূরের ঝলক এক পলক দেখে মুখ লুকাই ভ্রমর ওলি আর বুলবুলি লাখো দরুদ জানা বন্ধু খোদা হলে অযুদা বন্ধু খোদা হলে অযুদা করিছে আলিঙ্গন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা আকাশবাতা সিধারা তলে যে খুশির প্লাবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন নুরি দেশে মরু দেশে এলো আপন জন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন ইসলামেরি ঝান্ডা উড়িয়ে এসে চলতিনি আজ ঝগড়া বিপদ হিংসা ঘৃণা রবে না পাপিরাজ করবে না কেউ মূর্তি পূজা পড়বে সবাই নামাজ পর্দা পুশিদা আদব কায়দা পড়বে ইসলামী সাজ কাফির বেদিন আনিল ঈমান পবিত্র হলো মন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন আকাশবাতা সিধারা তলে যে খুশির প্লাবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন নুরি দেশে মরু দেশে এলো আপন জন সেই আনন্দে মাতো আরা আজ সারা ভুবন সেই আনন্দে মাতো আরা কুরবান মুক্তির কাণ্ডার নবী সবার আছেন ইমানেতে মানিতে হবে চলিতে হবে তারি আকা পথে পুরুষ নারী ধরিয়া তোরি যাবে সাফায়াতে ভয় রবে না কষ্ট হবে না রোজ কে আমতে এমডি মেহবুব তারি চরণে সোপেছে জীবন সেই আনন্দে মাতোয়ার আজ সারা ভুবন সেই আনন্দে মাতোয়ার আজ সারা ভুবন আকাশ বাতাস ধারা তলে যে খুশির প্লাবন সেই আনন্দে মাতোয়ার আজ সারা ভুবন সেই আনন্দে মাতোয়ার আজ সারা ভুবন নুরি দেশে মরু দেশে এলো আপন জন সেই আনন্দে মাতোয়ার আজ সারা ভুবন সেই আনন্দে মাতোয়ার আজ সারা ভুবন।